দেখেছি বুনো লতা যখন দেখেছি, হয়তো বা সেই কণেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বুনো লতা যখন দেখেছি, হয়তো বা সেই কণেই তোমায় ভালোবেসেছি। বুনো লতা কো কথা হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনেই তাই নাই এসেছি। নাম রেখেছি বুনো লতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বুনো লতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বুনো লতা কও কথা হয়ো না গো কুণ্ঠিতা, বুনো লতা কও কথা হয়ো না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমি যত তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমি যত তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বুনো লতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বুনো লতা কো কথা হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনেই তাই নাই এসেছি। নাম রেখেছি বুনো লতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি।